কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর। কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর। হলে তোমার মরণ কবর হবে আপন, হলে তোমার মরণ কবর হবে আপন, আত্মীয় স্বজন যারা হবে যে সবাই পর। কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর। কবরে তো ভয়ঙ্কর বিদায় বেলা সাদা কাফন পরিয়ে দেবে তাতে আতর গোলাপ ছড়িয়ে, বিদায় বেলা সাদা কাফন পরিয়ে দেবে তাতে আতর গোলাপ ছড়িয়ে, চারিজন নিয়ে কাঁধে যাবে কবরের ধারে, চারিজন নিয়ে কাঁধে যাবে কবরের ধারে, শুইয়ে তোমায় সেথা বন্ধ করবে ঘর। কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর। কবরে তো ভয়ঙ্কর দু একদিন কান্নাকাটি করে স্বজনরা সব ভুলে যাবে তোরে, দু একদিন কান্নাকাটি করে স্বজনরা সব ভুলে যাবে তোরে, জায়গা জমি নিয়ে ভাগ করিতে বসে, জায়গা জমি নিয়ে ভাগ করিতে বসে, তাড়াতাড়ি করবে তারা ধরবে না সবর। কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর। কবরে তো ভয়ঙ্কর মন করে নকির আসিয়া সেখানে, প্রশ্ন এবার করবে তোমার পানে, মন করে নকির আসিয়া সেখানে, প্রশ্ন এবার করবে তোমার পানে, পারলে জবাব দিতে থাকবে শান্তিতে, পারলে জবাব দিতে থাকবে শান্তিতে, না হলে দেখবে সে থা কি বিরাট অজগর। কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর। কবরে তো ভয়ঙ্কর ওই সাপ যদি মাটিতে দংশিত, কোনো ফসল সেটা নাহি হতো, ওই সাপ যদি মাটিতে দংশিত, কোনো ফসল সেটা নাহি হতো, তোমায় ছবল দেবে প্রাণ বাহির হবে, তোমায় ছবল দেবে প্রাণ বাহির হবে, দাঁত দিয়ে টেনে আবার ঢালবে জহর। কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর। কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড় থাকবে কত সেটা, খোলা হবে দোজখের দরওয়াজা, পোকা মাকড় থাকবে কত সেটা, খোলা হবে দোজখের দরওয়াজা, কষ্ট না সইতে পেরে বলতে থাকবে ওরে, কষ্ট না সইতে পেরে বলতে থাকবে ওরে, মরণ দাও গো আমায় হতে চাই না অমর। কবরে তো ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর। কবরে তো ভয়ঙ্কর যারা মাটির উপর দর্প ভরে চলে, মাটি বলে আসলে মোর কবলে, যারা মাটির উপর দর্প ভরে চলে, মাটি বলে আসলে মূর্খ বলে, এমন আমি দেব চাপ করবে বাপ রে বাপ, এমন আমি দেব চাপ করবে বাপ রে বাপ, পাঞ্জর ভাঙিয়া তোর দেখবো কত বহর, কবর এত ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর, কবর এত ভয়ঙ্কর। এমডি মেহবুব বলে ওগো খোদা দেখো এই আজাব হতে জুদা, এমডি মেহবুব বলে ওগো খোদা দেখো এই আজাব হতে জুদা, পরকালের এই ঘাটি সালামত যেন হাঁটি, পরকালের এই ঘাটি সালামত যেন হাঁটি, বেহেশতের ঠান্ডা হাওয়া ভরে দিও ওই গহর, কবর এত ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর, হলে তোমার মরণ কবর হবে আপন, হলে তোমার মরণ কবর হবে আপন, আত্মীয় স্বজন যারা হবে যে সবাই পর, কবর এত ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর, সবারে যেতে হবে রাখো কি সে খবর, সবারে যেতে হবে রাখো কি সে খবর, সবারে যেতে হবে রাখো কি সে খবর।